শাহনশাহ আলাম প্রতাপান্বিত রাজাধিরাজ নিখিল জগৎ পীত একমাত্র মহান আল্লাহ, তাঁকে সদাস্মরণ করে ভক্তির বহিঃপ্রকাশে আপন ললাট লুটায় দাও সেজদায়। অতঃপর বল, অন্তরের অন্তর জানি আছো তুমি কোন খানে, অন্তরের অন্তর জানি আছো তুমি কোন খানে, অন্তরের অন্তর জানি আছো তুমি কোন খানে, তোমাকে খুঁজে ফিরি এখানে ওখানে, অন্তরের অন্তর জানি আছো তুমি কোন খানে, হৃদয়েতে আছো তুমি জানি ও গো দয়াময়, হৃদয়েতে আছো তুমি জানি ও গো দয়াময়, তুমি যে আমার কাছে, তুমি যে আমার কাছে চিরজ্যোতির্ময়, অন্তরের অন্তর জানি আছো তুমি কোন খানে, তোমাকে খুঁজে ফিরি এখানে ওখানে, অন্তরের অন্তর জানি আছো তুমি কোন খানে, তোমাকে স্মরণ করে পরিয়গনামাজ, তোমাকে স্মরণ করে পরিয়গনামাজ, তুমি সদা বিরাজিত, তুমি সদা বিরাজিত মালিক মহারাজ, অন্তরের অন্তর জানি আছো তুমি কোন খানে, তোমাকে খুঁজে ফিরি এখানে ওখানে, অন্তরের অন্তর জানি আছো তুমি কোন খানে, যদিও কখনো পাপ করি কোন খানে, যদিও কখনো পাপ করি কোন খানে, ক্ষমা করে দিও প্রভু, ক্ষমা করে দিও প্রভু তুমি নিজ গুণে, অন্তরের অন্তর জানি আছো তুমি কোন খানে, তোমাকে খুঁজে ফিরি এখানে ওখানে, অন্তরের অন্তর জানি আছো তুমি কোন খানে, অন্তরের অন্তর জানি আছো তুমি কোন খানে, আছো তুমি কোন খানে, আছো তুমি কোন খানে, আছো তুমি কোন খানে।